তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি, ও তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নীর ঘুমে জেগে রয়েছি। তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নীর ঘুমে জেগে রয়েছি, ও তোমাকে পাওয়ার আশে গভীর নিশীতে। প্রভুর কাছে কত জল ফেলেছি, তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি, ও তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমারি দিদার পেতে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারি পথে, তোমারি দিদার পেতে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারি পথে, ও কিয়ামতের ওই দিনে আরশের ছায়াতে ঠাই পেতে আমি মিনতি করেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি, ও তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি।